الله أكبر. والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. فعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أول ما يحاسب به الناس أو أول ما يحاسب الناس به يوم القيامة من أعمالهم الصلاة. يقول ربنا عز وجل لملائكته وهو أعلم انظروا في صلاة عبدي أتمها أم نقصها فإن كانت تامة كتبت له تامة وإن كان انتقص منها شيئا قال انظروا هل لعبدي من تطوع فإن كان له تطوع قال أتم لعبدي فريضته ثم تؤخذ الأعمال على ذاكم. رواه أحمد وأبو داود والنسائي والحاكم وصحه الشيخ الباني رحمه الله في صحيح أبي داود وصحيح الجامع الصغير. صحيح الجامع الصغير تجميع حديث تبارك كلهم يا حديث إمام أحمد إمام أبو داود إمام نسائي إمام حاكم ورنكورشن أبو هريرة رضي الله عنه بلن الله رسول صلى الله عليه وسلم بلن أول ما يحاسب الناس به يوم القيامة من أعمالهم الصلاة. قيامة الدين মানুষের আমল সমূহ আমল সমূহ হতে যে আমলের হিসাব নেওয়া হবে তা হচ্ছে সালাত। আল্লাহ রাব্বুল আজ্জা আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ফেরেশতাদেরকে, আল্লাহ তো তাদের হালাতে বেশি জানেন তাদের সম্পর্কে, ওয়া হুয়া আলম উনজুরু ফি সালাতি আবদি আতাম্মাহা আম নাকাসাহা, তোমরা দেখো আমার বান্দার সালাতের ব্যাপারে সে সালাত পরিপূর্ণরূপে আদায় করলো না সালাতে ত্রুটি করলো। তাইলে এর দ্বারা কি বোঝা গেল, কাল কিয়ামতের দিন প্রথম যে আমলের হিসাব তা হচ্ছে সালাত। সালাতের হিসাব নেওয়া হবে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে। আল্লাহ তো জানে, আল্লাহ সুবহানাহু জানেন বান্দা কি আমল করছে, এই জন্য বলছেন ও আর আল্লাহ বেশি জানেন। তথাপি নিজাম হিসেবে সিস্টেম হিসেবে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, দেখো আমার বান্দা সালাত পরিপূর্ণরূপে আদায় করেছে না ত্রুটি করেছে। সালাতে হয়তো ত্রুটি থাকতে পারে। এবারে যদি সালাত যদি পরিপূর্ণ হয়, লিখা হয় সালাত পরিপূর্ণ আলাতু আলহামদুলিল্লাহ, পাঁচ বক্স সালাত মজুদ সাহ নিয়মতান্ত্রিক আপনি সালাত আদায় করেন মোহাম্মদ সাল্লাহ আসলাম তরিকা, তাহলে আপনার সালাত পরিপূর্ণ তাম। কিন্তু কথা হচ্ছে নবী করিম সাল্লাহ আসলাম তরিকায় আদায় করতে হবে, তো আমরা সালাত আদায় করি ফরজ সালাত, তবুও তো ত্রুটি থেকে যায় না, এই জন্যই সুন্নত সালাত পড়তে হয় নফিল আদায় করতে হয়। তো দেখেন রব্বুল আলামিন কত বড় রহমান রহিম, বলছেন যদি আমার বান্দা ওয়াইন ওয়াইলিন তাকাসা মিনহা শাইআন, যদি সালাতে বান্দা সালাতে ত্রুটি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন উনজুরু হাল লিআবদি মিন তাতাওয়া, তোমরা দেখো আমার বান্দার নফল সালাত আছে কি। আর নফল সালাতের মধ্যে সুন্নত সমর সালাত সামিল, তাতুয়ের মধ্যে ফরজ সালাত ছাড়া যত সালাত আমরা করি সব সামিল, বিতিরও সামিল, ফজরের সুন্নত জোহরের সুন্নত আসরের সুন্নত ওগের মুআক্কাদা, হ্যাঁ এই সব সামিল মুআক্কাদা গের মুআক্কাদা। আল্লাহ বলবেন যদি ফরজ সালাত ত্রুটি হয়, দেখো আমার বান্দা নফল সালাত আছে কি, ফরজ সালাত ছাড়া তাতুয়ের সালাত আছে কি। ফা ইন কানা লাহু তাতাওয়ু, এবারে যদি তার নকল সালাত থাকে, আল্লাহ বলবেন আতিম্মু লিআবদি ফরিযাতাহু, আমার বান্দা ফরজের ত্রুটিগুলি এই সব নকল সালাতের মাধ্যমে পুরা করে দাও। সুবহানাল্লাহ, এজন্য নকল সালাত ছাড়া ঠিক না, সুন্নাত ছাড়া ঠিক না, নকল সালাত ফরজ সালাতের ত্রুটি থাকবেই, এই সব ত্রুটি পূরণ হবে নকল সালাতের। সুবহানাল্লাহ, আতিমুল আব্দি ফরিযাতাহু, বিশেষ করে দৈনিক বারো রাকাত সুন্নাহ ছাড়তে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন, আমাদেরকে পড়ার জন্য বলেছেন। আর কি উইতির সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইতির আর ফজরের দুই রাকাত সুন্নাহ সফরে বাড়িতে থাকা অবস্থায় সফর কখনো ছাড়তেন না, সালাওয়াতুল্লাহ তাহাজ্জুদের সালাত উইতির সালাত ছাড়তেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা তো ফরজই নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার আল্লাহর ওই এক নম্বর ফরজ নামাজ ছাড়া কিরকম এক নম্বর হয়, আমার বান্দার ফরজ সালাতের ত্রুটি পূর্ণ করে দাও নফল সালাতের মাধ্যমে। এবারে যখন পূর্ণ হয়ে গেছে বলছেন সুম্মা তুখাযুল আমালু আলা যা, তারপরে সমস্ত আমল এর উপর নির্ভর করে বাকি সব আমল হবে। তার মানে সালাত পরিপূর্ণ হয়ে গেলে বাকি সব আমল ইনশাআল্লাহ পরিপূর্ণ হয়ে যাবে। এজন্য ফরজ সালাত সালাত যেন পরিপূর্ণ হয় ভাবে আদায় হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখা উচিত, খেয়াল রাখা উচিত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এরপরে যে হাদিস তা হচ্ছে সহিহ জামে শরীফ 2572 নম্বর হাদিস, আর পূর্বে হাদিসটা ছিল 2571 নম্বর। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে এই রওয়ায়েতটি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদুস সালাহ, সর্বপ্রথম বান্দার যে আমলের হিসাব নেওয়া হবে তা হবে সালাত। ওয়াউওয়ালু মা ইউকদা বাইনান নাস ফিদ দিবা, আর সর্বপ্রথম মানুষের পারস্পরিক কাজকর্মে ভেজাল ইত্যাদিতে যে ব্যাপারে আল্লাহ পাক ফয়সলা করবেন, রায় দিবেন, বিচার মীমাংসা করবেন, তা হচ্ছে দিমা রক্ত, আল্লাহ মাফ করুক, রক্তের ব্যাপারে খুন খারাপের ব্যাপারে সর্বপ্রথম মানুষের সাধারণ পারস্পরিক যেসব অভিযোগ ইত্যাদি আছে, যেসব বেজার রয়েছে, ওগুলোর মধ্যে সর্বপ্রথম যে বিষয়ে রব্বুল আলামিন বিচার মীমাংসা করবেন তা হবে কোনটা, রক্ত, আল্লাহ মাফ করুক। তবে এখানে দুটি কথা, একটা হলো বিচার মীমাংসা আর একটা হচ্ছে আমাদের হিসাব, বেশকম আছে না, হিসাব নেওয়া হবে সালাতে প্রথম, আর বিচার মীমাংসা হবে করা হবে কোন ক্ষেত্রে, রক্তের ক্ষেত্রে। আর রক্ত মানুষের রক্তের তো ইজ্জত, এটা তো আমরা বুঝি, তা পরবর্তী দর্শে ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দিয়ে আলোচনা হবে। আচ্ছা এরপরে হাদিসটি আবার শুনে নিই, এই হাদিসটিও এই হাদিসটি তামিমাদ্দারি থেকে এসছে, এর সাথে সম্পর্কিত সালাত সম্পর্কিত। আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাতুহু, কিয়ামতের দিন বান্দার যে আমলের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে তা হবে সালাত। فإن كان أتمها كتبت له تام وإن لم يكن أتمها قال الله لملائكته, এবারে যদি তার সালাত পরিপূর্ণ হয় তাহলে তার পরিপূর্ণ সালাত লিখা হবে, খালাস 100% ঠিক না, আর যদি সালাতে ত্রুটি হয় সে ত্রুটি করে তাহলে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন انظروا هل تجدون لعبدي من تطوع فتكملون بها فريضته, আরে এক পূর্বে যে হাদিস উল্লেখ করা হয়েছে তার সাথে একই অর্থ, আল্লাহ বলবেন দেখো তো আমার বান্দার কোন রকমের তত নফল সালাত আছে কি, সুবন্ধু আল্লাহ কতটুকু রহমান, এই জন্যই তো রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার 99টি রহমত মুমিনদের জন্য ব্যবহার করবেন, সুবহানাল্লাহ। আর দুনিয়াতে এক রহমত ঠিক না, শুনেছেন পূর্বে হাদিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100টি রহমত সৃষ্টি করেছেন, এর মধ্যে থেকে একই রহমত পৃথিবীতে আল্লাহ পাক বর্ষণ করে দিয়ে সমস্ত সৃষ্টির মধ্যে, যার ফলে একজন আরেকজনকে ভালোবাসে ইত্যাদি রহম করে, বাকি 99 রহমত রব্বুল আলামিন ওইটা আল্লাহর কাছে রেখেছেন কাল কিয়ামতের দিন তার মুমিন বান্দাদের ক্ষেত্রে ওই 99টি রহমত ব্যবহার করবেন, সুবহানাল্লাহ। ওই রহমতের কারণে আল্লাহ বলবেন দেখো আমার বান্দার নফল সালাত আছে, দেখো শুভ। তো কাল কিয়ামতের দিন যদি মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় এর থেকে বঞ্চিত আর মহরুম আর কে হতে পারে? তো কাল কিয়ামতের দিন আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার দেখা যাচ্ছে আমরা মুসলমান হিসেবে। প্রথম যে আমল, ওই আমল যদি গড়বড় হয়, ফরজ নাই নফল নাই, যে আল্লাহ মাফ করুক, ঠিক কিনা? আমাদের উচিত আমরা পাঁচ বক্স সালাত ফরজ পড়বো, নফল পড়বো, ত্রুটি থাকবে না। এরপর জাকাতের হিসাব নেওয়া হবে, তারপরে সব আমলের হিসাব নেওয়া হবে। তো আমাদের সকলকে চৌকান্না হুশিয়ার থাকা দরকার, যেন আমরা কিছু করে যেতে পারি মুহূর্তের পরের যে জীবনের জন্য, কবরের জিন্দগির জন্য, আখিরাতের জন্য। এই সবসময় সচেষ্ট থাকা দরকার, শুধু ইয়া দুনিয়া ইয়া দুনিয়া যেন না করি, দুনিয়া দুনিয়া করলাম কিন্তু আসল যে ভবিষ্যৎ, যে আসল যে জিন্দগি, সেই জিন্দগি আমাদের রয়ে গেল একদম মানে গলত পথে। আস্তাগফিরুল্লাহ, সে জিন্দগি যদি আমি কিছু করে গেলাম না তাহলে আমার কি অবস্থা হবে? ভয় করা উচিত সকলকে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন ভবিষ্যতের জন্য। ভবিষ্যৎ বলতে আখরতের জিন, এটা হলো আসল ভবিষ্যৎ। দুনিয়া জিন্দগি একদম বহুত পর্যন্ত এটা বর্তমান। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমাদের দেখা উচিত আগামীকালের জন্য তোমরা কি করছো। তো আগামীকাল বলতে কোন কাল? দুনিয়া কালকে নাকি আখিরাত? আখিরাত হচ্ছে আসল ভবিষ্যৎ। সেই ভবিষ্যতের জন্য আমাদের সব সময় সচেষ্ট থাকা দরকার, আমল করা উচিত, শুধু বললে হবে না, বাস্তবায়ন করা দরকার। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।